বিদ্যা শিখতে আইসা তুমি ধরলা রাজনীতি, শয়তানের ধোকায় পইরা করলা পীরিতি। বিদ্যা শিখতে আইসা তুমি ধরলা রাজনীতি, শয়তানের ধোকায় পইরা করলা পীরিতি। কত আশা কইরা বাপ মায় ভার্সিটিতে দিল, বাজে কাজে ব্যস্ত থাইকা আসল কাজ না হলো। কত আশা কইরা বাপ মায় ভার্সিটিতে দিল, বাজে কাজে ব্যস্ত থাইকা আসল কাজ না হলো। স্বভাব হলো খারাপতি, স্বভাব হলো খারাপতি, হারাইলা আসল নীতি। বিদ্যা শিখতে আইসা তুমি ধরলা রাজনীতি, শয়তানের ধোকায় পইরা করলা পীরিতি। বিদ্যা শিখতে আইসা তুমি ধরলা রাজনীতি, শয়তানের ধোকায় পইরা করলা পীরিতি। বান্ধবীর অভাব নাই আড্ডা দাও কত জনে, কারো সাথে প্রেম লাপে মত্ত নির্জনে। বান্ধবীর অভাব নাই আড্ডা দাও কত জনে, কারো সাথে প্রেম লাপে মত্ত নির্জনে। কি আর পাবে তোমার থেকে, কি আর পাবে তোমার থেকে অসহায় জাতি। বিদ্যা শিখতে আইসা তুমি ধরলা রাজনীতি, শয়তানের ধোকায় পইরা করলা পীরিতি। বিদ্যা শিখতে আইসা তুমি ধরলা রাজনীতি, শয়তানের ধোকায় পইরা করলা পীরিতি। ছাত্র নেতা হইয়া তুমি ত্রাস সৃষ্টি করো, কলম না লইয়া তুমি পিস্তল কেন ধরো। ছাত্র নেতা হইয়া তুমি ত্রাস সৃষ্টি করো, কলম না লইয়া তুমি পিস্তল কেন ধরো। বোমা ফাটাইয়া সবার মনে, বোমা ফাটাইয়া সবার মনে ছড়াও আবার ভীতি। বিদ্যা শিখতে আইসা তুমি ধরলা রাজনীতি, শয়তানের ধোকায় পইরা করলা পীরিতি। বিদ্যা শিখতে আইসা তুমি ধরলা রাজনীতি, শয়তানের ধোকায় পইরা করলা পীরিতি। বিদ্যা শিখতে আইসা তুমি ধরলা রাজনীতি, শয়তানের ধোকায় পইরা করলা পীরিতি।